المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. شكر الله پاکر جار بشش مهرباني تي عمراء الله پاکر اچھائي اس کے اپنا در شامنے কিছু বলার সুযোগ পেলাম, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে মাসাইলুল মামুম অর্থাৎ মুক্তাদির মাসলা মাসাইল সংক্ষিপ্তকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আমরা সালাত আদা করি, আমরা নামাজ পড়ি। এই নামাজটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কুরআনুল কারীমে সূরা বাকারা 43 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদা করো, ওয়া আতুজ যাকাত, জাকাত প্রদান করো, ওয়ারকাউ মাআর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই রুকু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষ করে রুকুর কথা বলেছেন। এমনকি আহলে কিতাবের মধ্যে অনেককে দেখা যেত তারা রুকু করা খুবই কঠিন মনে করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুকে এখানে বিশেষ করে খাস করেছেন। এই রুকু বলতে রুকু এবং সিজদায় এক কথায় আল্লাহর সামনে নতজানু হওয়া, উভয়টাই বোঝানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিলেন যে জামায়াতবদ্ধভাবে সালাত আদা করার জন্য, জামায়াতবদ্ধভাবে নামাজ আদায় করার জন্য। কিন্তু এই নামাজ পড়তে যেয়ে ইমাম এবং মুক্তাদি দুই ধরনের মানুষ থাকে। মুক্তাদিগণকে অবশ্যই ফলো করতে হবে ইমাম সাহেবকে। ইমাম সাহেব তার আগে মুক্তাদির কোনো কাজ করা যাবে না, বরং প্রতিটি মুক্তাদির উচিত হবে ইমামের পরিপূর্ণ অনুসরণ করা, এবং এটাই হলো ওয়াজিব। একটা হাদিস আমরা জানতে পারি, আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلما قضى الصلاة أقبل علينا بوجهه فقال أيها الناس إني إمامكم فلا تسبقوني بالركوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف رواه مسلم أنس رضي الله تعالى عنه বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করালেন অর্থাৎ নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি আমাদের দিকে ফিরিয়ে বললেন, আইয়ুহান্নাস, হে লোক সকল, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বির রুকুই ওয়ালা বিস সুজুদ, অতএব তোমরা আমার আগে রুকু সিজদা করবে না, ওয়ালা বিল কিয়াম ওয়ালা বিল ইনসিরাফ, এবং আমার আগে তোমরা দাঁড়াবে না, সালাম ফিরাবে না। এক কথায় ইমাম আগে করবে, এর পরে তোমরা করবে, যেটাকে আরবিতে বলা হয় মুতাবাআ, ফলো আপ করা। অর্থাৎ ইমাম আগে করবে, পিছে পিছে আমরা করব। সম্মানিত বন্ধুগণ, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে, হাদিস নম্বর 844। সম্মানিত বন্ধুগণ, এরপর এই ইমামকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, চারটি কাজ আমরা দেখতে পারি, চারটির মধ্যে তিনটি গলত আর একটি হলো সহি। সেই চারটি কাজ কি কি ইমামের অনুসরণ করার ক্ষেত্রে আমরা দেখতে পারি, যে আল মুওয়াফাকা, অর্থাৎ ইমামের সাথে সাথে অনেক মানুষ কিছু কাজ করেন, যেটা আমাদের সমাজে বিশেষ করে বাংলার জমিনের অসংখ্য মুসলমান ইমামের একেবারে সাথে সাথেই কাজ করেন, এই ইমামের সাথে সাথে করা যাবে না। যেমন ইমাম যখন সালাম ফেরান সাথে সাথে মুক্তাদিগণও সালাম ফেরান, ইমাম যখন রুকু যান সাথে সাথে মুক্তাদিগণও রুকু যান, এটা ঠিক না। বরং ইমাম আগে যাবে, এর পরে যাবে মুক্তাদিগণ। এ প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস জানতে পারি, যেমন আনিল বারাঈ রাদিয়াল্লাহু আন قال كنا مع رسول الله صلى الله عليه وسلم لا يحنو احد منا ظهره حتى نراه قد سجد رواه مسلم حضرت برا رضي الله تعالى عنه বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম, যতক্ষণ না তাকে আমরা সিজদায় যেতে দেখতাম না ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেউ পিঠ ঝোকাতেন না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন আমরা এটা দেখতাম, এরপরে আমরা দাঁড়া থেকে সিজদায় যাওয়ার জন্য পিঠ ঝুঁকে ফেলতাম বা হালতাম। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? যে সাথে সাথে করা যাবে না, বরং ইমাম আগে যাবে, এর পিছে পিছে আপনি আমি যাব, যেটাকে বলা হয় মুতাবা। আরেকটি জিনিস সেটা হলো মুসাবাকা। মুসাবাকা মানে ইমামের আগে এবং আগে আগে কাজ করা। অনেক ভাই আছেন ইমাম সাহেব রুকু থেকে না উঠতেই রুকু থেকে উঠে যাচ্ছেন, অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব তিনি এখনো সেজদায় যাননি, রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন, আর একজনকে হেলে গেছেন যে কখন সেজদায় যাবেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি কঠোরভাবে নিষেধ করেছেন, এবং এ প্রসঙ্গে একটি হুঁশিয়ারি সংকেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اما يخشى احدكم اذا رفع راسه قبل الامام ان يجعل الله راسه راس حمار متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে اما يخشى احدكم তোমাদের কেউ কি এই ভয় করে না যে সমস্ত লোক ইজা রাফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যারা মাথা উত্তোলন করে রুকু থেকে হোক বা সিজদা থেকে হোক, তারা কি ভয় করে না? আইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটা গাধার মাথার মতো করে দেবেন। কাজেই সব মা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সাবধান হতে হবে যে আমাদের ইমামের সাথে সাথেও করা যাবে না, মানে ইমামের বিরোধিতা করা যাবে না। তবে আরেকটি কাজ সেটা হলো কি, অনেক ভাই ইমামের কি করেন, ইমামের মুখালেফা করেন। ইমাম সাহেব রুকুতে আছেন, রুকু থেকে উঠেছেন, ইনি অনেকক্ষণ পরে আবার উঠলেন, এটাও করা যাবে না। আরেকটি কাজ, যেমন ইমাম সাহেব সিজদা থেকে উঠেছেন, উনি এখনো সিজদায় অনেকক্ষণ পরে আছেন, এটাও করা যাবে না। কাজ করতে হবে কোনটা, সেটা হলো মুতাবা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে ইমাম আগে যাবে, এর পরে, যেমন একটা হাদিস বললাম যে ইমাম সাহেব যখন সিজদায় যাবে এর পরে আমরা হালবো সিজদা করার জন্য। তাহলে এই যে চারটি জিনিসের থেকে আমাদের তিনটি নিষেধ, একটি হলো সাথে সাথে করা যাবে না, একটি হলো তার অনেক দেরি করে করা যাবে না, আরেকটি হলো যে ইমামের আগে আগে ওঠা যাবে না, কিন্তু কোন কাজ করা যাবে যে ইমামের পিছে পিছে করতে হবে, ইমাম আগে যাবে এরপরে আমরা যাব। আসুন এই পদ্ধতি আমরা গ্রহণ করার চেষ্টা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।